ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا, من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له, وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له, وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء, واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم, ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد, فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم, وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون. شرد علماء الكرام, سمانيت দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা অসংখ্য শুকরিয়া যে রাব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমাবারে এশার সালাতের পরে মহান আল্লাহর ঘর মসজিদে আল অয়ুন আল হাসার কাছাকাছি এই এলাকার পূর্ব অঞ্চলের সৌদি আরবের একটি জামে মসজিদে বসে মহান আল্লাহর কথা এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলার সুযোগ করে দিয়েছেন, শোনার সুযোগ করে দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। এতে যারা উপস্থিত হয়েছেন দিনী ভাইরা, তাদের আন্তরিক শুকরিয়া আদায় করছি এবং দোয়া করি জাযাকুমুল্লাহু খাইরান, আল্লাহ আপনাদের দিন দুনিয়া ভালো করুক, সার্বিক জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুখী করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন দিন দুনিয়ার সমস্ত কাজে রুজিতে আল্লাহ যেন বরকত দান করেন। যেসব ভাইরা বিশেষভাবে এই সেমিনারকে প্রোগ্রামকে সফল করার জন্য সার্বিক দিক থেকে চেষ্টা করেছেন, শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, অর্থ দিয়েছেন, আর কষ্ট করে আপনাদের আপ্যায়নের ব্যবস্থা করেছেন, ওই সমস্ত ভাইদের জন্য আল্লাহ যেন দুনিয়া আখেরাতে ভালো করেন, রুজিতে আল্লাহ বরকত দান করেন, দাওয়াতের কাজে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন, নেক আমলকে কবুল করেন এবং মন্দ কথা কাজ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, আর যা কিছু অতীতে ঘটে গেছে অপ্রীতিকর সেগুলি আল্লাহ যেন মাফ করে দেন। অসংখ্য সালাত ও সালাম আমাদের প্রিয় নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার প্রতি সালাত পেশ করা, সালাম পেশ করা মানুষের জন্য বড়ই রহমতের কারণ, বরকতের কারণ, ইহকাল পরকালের সার্বিক কল্যাণের কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সালাত পেশ করলে, দোয়া করলে রব্বুল আলামিনের কাছে আল্লাহ 10 গুণ বরকত দান করেন, 10 বার রহমত অবধারিত করেন। সুতরাং যখনই আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসবে, আলোচনা আসবে, তখন কৃপণতা না করে স্মরণ রেখে, যদিও সেটি সুন্নত মুস্তাহাব বারবার ফরজ না হইলেও, শুধু নবীর নাম আসলার চলে গেল আপনার মুখে অথবা আমার মুখে, শুনলেন অথবা বললেন নবীর নাম আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, এমনটা করবেন না। মান সাল্লা আলাইহি সালাত ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, যে ব্যক্তি আমার প্রতি একবার সালাত পেশ করবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, তার উপর এর বিনিময়ে রব্বুল আলামিন 10 বার রহমত বর্ষণ করবেন। বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের দেশের যে তরিকা, নবীর নাম আসলে নবীজি আর হুজুরে পাক আর অমুক আর তমুক, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার বক্তার অভ্যাস নেই আর শ্রোতাদের অভ্যাস নাই। এটি খারাপ অভ্যাস, এটি সুন্নতের খিলাফ, এটি রহমতের ক্ষেত্রে অনীহা, অভক্তির প্রকাশ। এসব না করে সুন্নতের ক্ষেত্রে অগ্রগামী হবেন, আগ্রহী হবেন, নেকির ব্যালেন্স বাড়াবার চেষ্টা করবেন, এতে রয়েছে সার্বিক জীবনে সফলতা। যে যত নেকির পাল্লা ভারী করতে পারবে সে তত বেশি সফল, আর যে যত বেশি পাপের পাল্লা ভারী করবে, নেকির পাল্লা যার যত বেশি হালকা হবে সে তত বেশি ব্যর্থ, ক্ষতিগ্রস্ত, এবং তার জন্য রয়েছে ভবিষ্যৎ অন্ধকার। আজকের আলোচনার বিষয়বস্তু ঠিক এইরকমই একটা চিন্তা করেছি আপনাদের সামনে, তা হচ্ছে সফলতায় বাধা সমূহ। মানব জীবনে কামিয়াবিতে সফলতা হাসিল করার ক্ষেত্রে বাধা রয়েছে কিছু, সেই বাধাগুলি কি আমরা জানব, সেগুলি আমাদের জীবনে নেগেটিভ বিষয়। এই নেগেটিভ খারাপ দিকগুলিকে জানব সেগুলি থেকে বেঁচে থাকার জন্য, সেগুলি থেকে বেঁচে থাকার জন্য, সেগুলিকে পরিত্যাগ করার জন্য, সেগুলিকে ঘৃণা করার জন্য, সেগুলি থেকে নিজেকে দূরে রাখার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তিনি বলছেন সহিহ বুখারী হাদিসে রয়েছে যে কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খাইরি ওয়া কুনতু আসআলুহু আনিশ শার। সাহাবীরা অধিকাংশই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো দিকগুলি সম্পর্কে, পজিটিভ দিকগুলি সম্পর্কে, কল্যাণের বিষয় জিজ্ঞেস করতেন, কিন্তু আমি ব্যক্তিগত, হুযাইফা বলছেন আমি ব্যক্তিগত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি নেগেটিভ দিকগুলি, ঈশ্বর সম্পর্কে, অনিষ্ট সম্পর্কে, খারাপ জিনিসগুলি সম্পর্কে জিজ্ঞেস করতাম। ভালো দিক না জিজ্ঞেস করে মন্দ দিকগুলি জিজ্ঞেস করতাম। ভালো জানতে হবে কিসের জন্য? করার জন্য, জানার পরে। আর মন্দ জানতে হবে কিসের জন্য? সাহাবি বলছেন মাখাফাতা আইনুদরে কানি, এই ভয়ে, এই আশঙ্কায় যে আমি যদি খারাপগুলিকে না জানি তো খারাপগুলিতে আমি লিপ্ত হয়ে যেতে পারি, খারাপগুলিতে আমি নিমজ্জিত হয়ে যেতে পারি, খারাপ আমাকে পেয়ে যেতে পারে। যখন খারাপটাকে খারাপ হিসেবে জেনে নেব কখনো খারাপে যাব না, কখনো আমার নিজের মন্দ করব না, আমার ভবিষ্যতের মন্দ করব না, আমার আখেরাতকে খারাপ করব না, আমার দুনিয়াকে খারাপ করব না, আমার রবকে অসন্তুষ্ট করব না। তো মন্দ দিকগুলি হচ্ছে সফলতায় বাধা। কোরআন এবং সুন্নার ভাষায় সফলতাকে অধিকাংশ আয়াতগুলিতে আল ফালাহ বলা হয়েছে, সার্বিক সফলতা। সফলতা দুটি একটি কাজের ক্ষেত্রেও হয়ে থাকে, তাতে আমরা অনেক আনন্দিত হই। আপনি ভালো একটা চাকরি পেয়ে গেছেন, খুব আনন্দিত, সফল। ভালো একজন ব্যবসায়ী হয়ে যেতে পেরেছেন, সফল ব্যবসায়ী, খুব আনন্দিত। আপনার ছেলে মেয়েরা ভালো উচ্চ ডিগ্রি নিতে পেরেছে, সুশিক্ষা পেয়েছে, ভালো শিক্ষিত হয়েছে, অথবা সবাই বড় বড় পোস্টে চলে গেছে, আপনি সফল মনে করছেন, আর পারিবারিক ভাবে নিজেকে সফল ব্যক্তি মনে করছেন, সফল পরিবার মনে করছেন, ইত্যাদি। যে যে ফিল্ডে আছে যদি এগিয়ে যেতে পারে তাহলে মনে করে যে আমি একজন সফল ব্যক্তি, একজন কামিয়াব ব্যক্তি। কিন্তু সত্যিকার অর্থে সফলতা কি, আর সার্বিক জীবনের সফলতা কি? আল ফালাহ হচ্ছে সার্বিক জীবনের সফলতা, ইহকারে দুনিয়ার সফলতা, পারলৌকিক সফলতা, দুনিয়ার কাজকর্মের ক্ষেত্রে, গঠনমূলক কাজের ক্ষেত্রে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক ক্ষেত্রে, যে যেখানে বাস করছেন সফল ব্যক্তি হওয়া, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন সফল মুসলিম হওয়া, সফল মানুষ হওয়া, যার ফলে আখেরাতে পরকালে আপনি কামিয়াব সফল ব্যক্তি হইতে পারেন, এ হচ্ছে আসল সফলতা। এটাকে কোরআনের ভাষায় আল ফৌজ, আল ফৌজুল আজিম, মহা সাফল্য, ফৌজ বলা হয়েছে। এই সফলতা সবাই কিন্তু সফল হতে চায়, সবাই সফল হতে চায়, কিন্তু সফলতা কি সেটা অধিকাংশ লোকই বুঝে না। যার ফলে না বুঝার কারণে যেটাকে সফলতা মনে করে সেই পথের পথিক হয়ে ওই পথে মেহনত ব্যয় করে, হয়তো ব্যর্থ সে, কিন্তু তার ধারণায় সে সফল, হয়তো সে নাকাম, সে কোনো কাজের না, ভবিষ্যৎ খুব খারাপ তার, কিন্তু নিজেকে ওখানে সাকসেস মনে করছে, কামিয়াব মনে করছে। তাহলে সফলতা সম্পর্কে আমাদের সম্যক জ্ঞান হইতে হবে, যথেষ্ট নলেজ থাকতে হবে যে সফলতা কি জিনিস। যেমন সুন্দর জ্ঞান হবে তেমন সুন্দর আমল হবে, কর্ম হবে। যার জ্ঞান হবে সীমিত বা জ্ঞান হবে রং ভুল, তার আমল হবে রং, আমল হবে ভুল। জি, এটা হচ্ছে মানুষের অবস্থা। অনেকেই ধর্ম কর্ম করছেন, কিন্তু এমন ধর্ম কর্ম করছেন শিরকি ধর্ম পালন করছেন, বড়ই ধার্মিক, কিন্তু শিরকের ধর্মে চরম ধার্মিক, বিদাতের ধর্মে একেবারে সীমাহীন ধার্মিক, কিন্তু এই শির্ক বিদাত করে শেষ পরিণাম আমেলা না সেবা তাসলান আর হামিয়া। আমল করল, কঠোর পরিশ্রম করল, আর নিজেকে খুব সাকসেস আল্লাহর এক বান্দা মনে করল, কিন্তু জ্বলন্ত আগুনে প্রবেশ করবে ভুল আমলের কারণে, ভুল কর্মের কারণে। তাহলে যদি আপনার জ্ঞানটা যদি সফল জ্ঞান না হয়, এলমটা যদি কামিয়াব এলম না হয়, তাহলে আমলটাও কিন্তু আপনাকে সফলতা পর্যন্ত সত্যিকার অর্থে পৌঁছাবে না। এই সফলতার দিকগুলি বলবো না, সফলতাকে ব্যর্থ করার দিকগুলি বলবো। সফল জীবনে যারা ব্যর্থ হয়, কি কারণে ব্যর্থ হয়, দশটির মতো কারণ আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব এই অল্প সময়ের ভিতরে। এই বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে মসজিদে যখন সালাতের জন্য আজান দেওয়া হয়, যখন একামত দেওয়া হয়, তখন কি বলা হয়? আজান একামতের মাঝখানে এই সফলতার কথা বলা হয়, সালাতের সাথে কি বলা হয়? হাইয়া আলাল ফালাহ, জি এসো। যেমন সালাতের জন্য ডাক দেওয়া হয় দুইবার করে, তেমনে ডাক দেওয়া হয় কিসের জন্য? এসো সার্বিক সফলতার জন্য, এসো আসল কামিয়াবির জন্য, এতে রয়েছে তোমার সফলতা। মসজিদের দিকে আজানের সাথে সাথে আসলেই তাতে সফলতা রয়েছে, এর বিপরীত মসজিদে না আসলে আজান হইল, একামত শুনে দৌড় দিয়ে যদি দেরিও হয়, একামত শুনে যদি মসজিদে ঢুকে যান আর জামাতটা ধরে নেন, এতেই সফলতা রয়েছে। কিন্তু যদি এর বিপরীতটা হয়, আজান হয়ে গেল, একামত হয়ে গেল, জামাত হয়ে গেল, ঘুমিয়ে থেকে গেলেন, টিভি দেখতে থাকলেন, খেলা দেখতে থাকলেন, নেট নিয়ে ব্যস্ত থাকলেন, দুনিয়া নিয়ে মেতে থাকলেন, আখেরাতের কোন চিন্তা নেই, যেন একটা অমুসলিম যেমন আখেরাত বলে কোনো কিছু নেই, তেমনি আজকাল অধিকাংশ মুসলিমদের অবস্থা হয়েছে। তো সবচেয়ে বড় বাধা আপনার জীবনে হচ্ছে সফল হওয়ার ক্ষেত্রে, সফলতা অর্জনের ক্ষেত্রে আপনি ব্যর্থ, আপনি নিষ্ফল ব্যক্তি, আপনি নাকাম ব্যক্তি। সূরাতুল আরাফের আয়াত নম্বর 8 দিয়ে শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াল ওয়াজনু ইয়াউমায়যিনিল হক, সেই দিন অর্থাৎ কিয়ামতের দিবসে দাঁড়ি পাল্লাই নেকি আর গুনাহর ওজন হচ্ছে চিরসত্য, হবেই হবে, সেটা আপনি ওইভাবেই বিশ্বাস করবেন একজন মুসলিম হতে হলে, যেভাবে আপনি নিজেকে দেখে বিশ্বাস করছেন যে আপনি একজন মানুষ, যেমন আপনি বিশ্বাস করছেন এখন রাত, সারা দুনিয়া যদি বলে যে এখন দিন, তাও বিশ্বাস করবেন না, সবাইকে পাগল বলবে, সারা দুনিয়াকে বলবেন তোরা সবাই পাগল হয়ে গেছে, আমি চোখের সামনে দেখছি অন্ধকার রাত। তার চাইতে বেশি বিশ্বাস করবেন এই দাঁড়ি পাল্লার ওজনকে, ওয়াল ওয়াজনু ইয়াউমায়যিনিল হক, একদিন আমার আমল ওজন হবে, আর তারপরে যা ফলাফল হবে সেই অনুযায়ী আমার স্থান নির্ধারিত হবে, জান্নাত না হয় জাহান্নাম। এই কথায় যদি বিশ্বাস থাকে তো কোনো ব্যক্তি অসৎ হইতে পারে না, কোনো ব্যক্তি কাফের মুশরিক হইতে পারে না, কোনো ব্যক্তি বিনামাজি হইতে পারে না, কোনো ব্যক্তি হারাম খেয়ে অন্যায় করে জুলুম অত্যাচার করে মরতে পারে না। সবাই ভালো জীবন যাপন করবে, কেউ কারো ক্ষতি করবে না, আর যদি ভুল হয়ে যায় সাথে সাথে সংশোধন করে নেবে তওবা এবং ইসলাহর মাধ্যমে। সম্মানিত ভাতৃমণ্ডলী, ওয়াল ওয়াজনু ইয়াউমায়যিনিল হক, সেই দিবসে দাঁড়ি পাল্লায় ওজন করার বিষয়টি হচ্ছে হক সত্য। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, সুতরাং সেই দিন যার নেকির পাল্লা ভারী হবে আল্লাহ বলছেন, ফাউলাইকা হুমুল মুফলিহুন, যাদের নেকির পাল্লা ভারী হবে তারাই হবে সফল, তারাই হবে সফল। তাহলে আসল সফলতা আপনাকে ধরে নিতে হবে যে আমার যদি এই সময় মত চলে আসে আর আমার নেকি নিয়ে গেলাম আর গোনার বোঝা নিয়ে গেলাম, তারপরে দাঁড়ি পাল্লাই ওজন আমার হাসরের মাঠে হিসাব শুরু হইল, দাঁড়ি পাল্লার ওজন শুরু হইল, তখন নেকির পাল্লা ভারী হবে না গোনার পাল্লা ভারী হবে? আপনি প্রত্যেকটি মুহূর্তে এই নিজের হিসাবটা নিজেই কষার চেষ্টা করেন, নিজের হিসাব নিজেই করেন, তাহলে আপনি জ্ঞানী মানুষ, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। যদি নেকির পাল্লা ভারী হয় তাহলে সফল, ওমান খাফাত মাওয়াজিনহু, আর কারো যদি নেকির পাল্লা হালকা হয়ে যায় ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তারাই হচ্ছে ব্যর্থ, তারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করলো, বরবাদ তাদের জিন্দেগি। ফি জাহান্নামা খালেদুন, চিরকাল তারা জাহান্নামে অবস্থান করবে, জাহান্নাম থাকতে হবে। যদি চিরকাল যাওয়ার অপরাধ করে থাকে, ইসলাম থেকে বেরিয়ে গিয়ে থাকে, ইসলাম ভঙ্গ করে থাকে, শিরক কুফরের উপর যদি মৃত্যু হয়ে থাকে, তাহলে চিরকাল থাকবে। আর যদি কবিরা গুনাহ করে থাকে তো আল্লাহ দীর্ঘকাল বা কিছু কাল রাখবেন, অথবা আল্লাহর রহমতে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ক্ষমা করবেন, আল্লাহ ভালো জানেন তাদের কি হবে। কিন্তু যারা নেকির পাল্লাকে ভারী করতে পারবে তারা সফল, আর নেকির পাল্লা যাদের হালকা হয়ে যাবে তারা ব্যর্থ, তারা ক্ষতিগ্রস্ত। আর তা এটা হচ্ছে সফলতাই বড় বাধা, সফলতাই বড় বাধা। মানুষের দুনিয়ার জীবনটা কতদিনের, যতই বেশি বাঁচেন না কেন সাধারণত 100 বছর বেশি না, আর 100টা বছর যদি কেউ বাঁচে তো সুস্থ হয়ে বাঁচতে পারবে না, একটা সময় তার বালা মুসিবত আর আজাবের ওপর বাঁচবে। খুব বেশি সুস্থ থাকলে 60-70 বছর পর্যন্ত সুস্থ থাকবেন, তারপরে শরীর চলছে না, নিজে স্বয়ং সম্পন্ন না, পেশাব পায়খানা ঠিক করে করতে যেতে পারছেন না, অসহায়, পরের আশা, পরে খেতে দেবে তাহলে খেতে পাবেন, পরে সাহায্য করবে সহযোগিতা করবে তাহলে বাঁচতে পারবেন, এইরকম জিন্দগি হচ্ছে নিকৃষ্ট জিন্দগি। আরজালুল ওমর, আশ্রয় কামনা শিখিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্ক্রিয় আয়ু থেকে, যে সময় মানুষ নিষ্ক্রিয় হয়ে যায়, অকেজ হয়ে যায়, এর বেশি তো আর বাঁচতে পারছেন না আপনি, আর তারপরে তো কি শুরু হবে, আখেরাত পরকাল, মরে গেলে তো পরকাল শুরু হইল। তাহলে পরকালে জীবনটা হচ্ছে স্থায়ী জগৎ আর ক্ষণস্থায়ী জগৎ। তারপর আরেকটি কথা মনে রাখবেন, যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আখেরাতে সফলতা দান করবেন তাকে দুনিয়াতে কখনো আল্লাহ ব্যর্থ করবেন না, দুনিয়াতেও আল্লাহ কম দেবেন না, দুনিয়াতে তাকে চলার মতো দেবেন। যদি তার অভাবও থাকে আর্থিক দিক থেকে, শারীরিক দিক থেকে যদি সমস্যাও থাকে, ব্যাধিও থাকে, তবু আল্লাহ তাকে ইমানি মনোবল এত মজবুত দান করবেন যে তার কাছে এসব বালা আর মুসিবত আর রোগ অথবা আর্থিক সংকট এগুলো কোনো ফ্যাক্টরই না, কোনো ব্যাপারই না, তার জন্য মুসিবত গুলি আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। মুসিবত গুলিকে সে নেকির আশাই বরণ করবে, যার ফলে আর মানসিক কষ্ট হবে না, মানসিক কষ্ট হবে না, জি। সুতরাং এই জন্য দেখবেন যে একজন দিনদার ধার্মিক অভাবী যত সুখে আছে, একজন দুনিয়াদার দুনিয়ার অনেক বড় সুখী, মোটেই শান্তিতে নেই, তার তুলনা অশান্তির শেষ নেই, তার বিপদাবদের শেষ নেই, তার টেনশনের শেষ নেই, তার দুশ্চিন্তার শেষ নেই। পারিবারিক সমস্যা আছে, কত লোক তার কাছে টাকা পাবে লুকিয়ে বেড়াচ্ছে, হ্যাঁ, অথবা কত লোকের কাছে তার টাকা পড়ে আছে উঠাইতে পারছে না, সেই জন্য এই টেনশনে এত টাকা আমার মরে যাবে রে, টেনশনে ঘুম আসে না। আর আপনি অল্প বেতনে আলহামদুলিল্লাহ মাস যাচ্ছে, পাচ্ছেন, খাওয়া দাওয়া করছেন, আল্লাহর সাথে সম্পর্ক ভালো আছে, কোনো চিন্তা নেই, মরে গেলে আলহামদুলিল্লাহ, হ্যাঁ, ভবিষ্যৎটা আশা করা যায় যে আল্লাহ রহম করবেন, খুব ভালো আছেন, আপনি সুখে আছেন, হ্যাঁ, কেউ আপনার গলা টিপে ধরতে পারবে না যে টাকা দিয়ে উঠে, কিন্তু কোন চিন্তা নেই আপনার। তো যেই ব্যক্তি ইমানি জিন্দেই কাটায়, যেই ব্যক্তি আল্লাহিরুতার জিন্দেই কাটায়, যেই ব্যক্তি তৌহিদি জিন্দেই কাটায়, যেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকার অনুসারী হয়, তার দুনিয়ার মুসিবত বিপদ আপদ গুলি থাকলেও হালকা হয়ে যায়, থাকলেও হালকা হয়ে যায়। কারণ প্রত্যেক যে বিপদ আপদে মনে করে যে আমার গুনাহ ঝরছে, আর মর্যাদা উঁচা হচ্ছে, নেকি বাড়ছে, আর আমার কাফফারা হচ্ছে, আর আখেরাতের ব্যালেন্স বাড়ছে, আর আখেরাতে আল্লাহ উচ্চ মর্যাদা দেবেন, সেই জন্য হয়তো আল্লাহ পরীক্ষা করছেন। জি, অনেকগুলি কারণ আছে যে কারণে মানুষ সফলতায় বাধাপ্রাপ্ত হয়, সফলতা বাধাগ্রস্ত হয় মানুষের। তার মধ্যে সবচেয়ে বড় সফলতায় বাধা হচ্ছে শিরক, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক স্থাপন করে, তাহলে সে সবচেয়ে বড় ব্যর্থ ব্যক্তি। সেই ব্যক্তি যতই দুনিয়ার ক্ষেত্রে সচ্ছল হোক, আর নেতৃত্বের অধিকারী হোক, আর ক্ষমতাশালী হোক, সেই ব্যক্তি সবচেয়ে লাঞ্ছিত, নিকৃষ্ট, এবং সেই ব্যক্তি সবচেয়ে বড় হতভাগা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস শামসের আয়াত নম্বর 9 আর 10 এ ইরশাদ করছেন, কদ আফলাহ মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। সার্বিক সফলতা লাভ করল যে ব্যক্তি আত্মার পরিশুদ্ধি করল, যেই ব্যক্তি নিজের আত্মাকে পাক পবিত্র করল, হৃদয়কে পাক পবিত্র করল। পাক পবিত্র করল কি থেকে? জি, সবচেয়ে বড় মানুষের রোগ হচ্ছে শিরকুফরির রোগ, শিরকুফরি। তার অন্তরে আল্লাহ ছাড়া এখানে দুর্গাও নেই, দরগাও ঢুকে নেই। জি হ্যাঁ, জি হ্যাঁ, কাফের মুশরিকদের বহুত্ববাদীদের দেব দেবীও এখানে ঢুকে নেই, আর মুসলিম শিরিককারীদের খাজাও ঢুকে নেই, আর গৌসও ঢুকে নেই, আর কুতুবও ঢুকে নেই, আর আবদালও ঢুকে নেই। এগুলো থেকে পাক আছে। আল্লাহ ছাড়া কারো কাছে আশাও করে না, আর আল্লাহ ছাড়া কাউকে ভয়ও করে না, আল্লাহ ছাড়া কাউকে ডাকেও না, আল্লাহ ছাড়া কাউকে দাতাও মনে করে না, আল্লাহ ছাড়া কারো কাছে কোনো আশাও রাখে না, আর কাউকে ভয়ও করে না। এই ব্যক্তি আত্মার পরিশুদ্ধি করল। কার আত্মা পাক? যার আত্মা শিরক মুক্ত, কুফরি মুক্ত, কপটতা মুক্ত, সেই ব্যক্তির আত্মা পাক। এটা সবচেয়ে বড় রোগ। আর তারপরে যতগুলি পাপ আছে, মানুষ যত পাপ করে, চোখ দিয়ে হোক, আর হাত দিয়ে হোক, আর পা দিয়ে হোক, আর অঙ্গ প্রত্যঙ্গের যে কোনো অঙ্গ দিয়ে হোক না কেন, যত গুনাহ আছে সবগুলি গুনাহ আগে শুরু করে অন্তর, শুরু করে অন্তর। যার কলব নাপাক হয়ে গেছে, তার হাত পা সব নাপাক হয়ে যাবে। জি হ্যাঁ, হৃদয়কে পাক পবিত্র রাখতে হবে। হিংসা যখন ভিতরে ঢুকে, তখন মানুষের ক্ষতি করে। বিদ্বেষ শত্রুতা যখন ভিতরে ঢুকে যায়, অন্তরে হয়, এই রোগ পয়দা হয়েছে, তখন মানুষের ক্ষয়ক্ষতি করে। যে অহংকার যখন ভিতরে ঢুকে, অন্তরে ঢুকে, তখন হাতে পায়ে অঙ্গ প্রত্যঙ্গ অহঙ্গ প্রকাশ পায়। এইভাবে এমনকি ইবাদত বন্দেগী ফরজ গুলি কখন ছাড়ে? মনে যখন শয়তান বাসা করে নেই যে নামাজ না পড়লেই বাকি, ও তো খুব নামাজ পড়ছে, তাও তো অসুস্থ, আমি তো নামাজ পড়ি না, তাও তো টাকার অভাব নেই, হ্যাঁ, আমি নামাজ পড়ি না, তাও তো খুব সুস্থ। জি, ধোকা খেয়ে গেছে, দুনিয়াকে বদলার জগৎ মনে করে নিয়েছে, যার ফলে অন্তরে শয়তান এই কথা বসিয়ে দিয়েছে যে তুই নামাজ পড়লেও অসুবিধা নেই, না পড়লেও অসুবিধা নেই, তুই এত কষ্ট করার দরকার কি? জি হ্যাঁ, মন যখন এই বেনামাজি হওয়ার পাপ করলো তখন আর শরীরটাও বিছানা থেকে উঠতে চাইছে না, আর চোখও খুলছে না, আর খুললেও আবার চোখ বন্ধ করে শুয়ে যাচ্ছেন, আজান কানে গেলেও আবার কান পড়া দিয়ে শুয়ে থেকে যাচ্ছে, উঠছেন না। জি, সমস্ত পাপের মূল হচ্ছে এই হৃদয়। জি, এই হৃদয় যার পাক সে হচ্ছে পাক, আর যার হৃদয় না পাক সে হচ্ছে না পাক, সে হচ্ছে ব্যর্থ। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর ব্যর্থ ওই ব্যক্তি, হতভাগা সেই ব্যক্তি, মান দাসাহা, যে নিজের নফসকে, নিজের অন্তরকে, নিজের হৃদয়কে কি করলো? কুলুষিত করল, কুলুষিত করে দিল, পাপে লিপ্ত করে দিল। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস হয়েছে, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, শোনো, শরীরের ভিতরে একটা গোস্তের পিণ্ড আছে, একটা গোস্তের টুকরো আছে, এই যা সালোহাত সালোহাল জাসাদ করল, যদি এই গোস্তের টুকরোটা সুস্থ থাকে আর সঠিক থাকে, ঠিকভাবে পরিচালিত হয়, তো সালোহাল জাসাদ করল, গোটা শরীর দেহটা আর দেহে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব ঠিকঠাক চলে, সব ঠিকঠাক চলে, ওয়াইজা ফাসাদাত। আর যদি ওই শরীরের একটা গোস্তের যে টুকরো আছে সেটা বিগড়ে যায়, সেটা খারাপ হয়ে যায়, সেটা পচে যায়, সেটা নষ্ট হয়ে যায়, সেটা পাপিষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদ করল, গোটা শরীর পচে সরে যায়, গোটা শরীর খারাপ হয়ে যায়, আল্লাহ ওয়াহিয়াল কলব, আর শুনে রাখো গোস্তের টুকরোটি হচ্ছে কলব, হৃদয়, হৃদয়। এর জন্য হাত পা গুলি, আর একটি হাদিস রয়েছে যে প্রত্যেক দিন সকালবেলা হাত পা চোখ নাক মুখ জবান কাকুতি মিনতি করতে লাগে, কার কাছে? অন্তরের কাছে, জবানের কাছে। জবান আবার অন্তরের বহিঃপ্রকাশ ঘটে, মানুষের অন্তরে যা কিছু জবান দিয়ে বেরোয়, সেই জন্য জবানের কাছে খুব কাকুতি মিনতি করে, আর বলে যে দেখো তুমি যদি ঠিক থাকো তো আমরা ঠিক আছি, আর তুমি যদি খারাপ হয়ে যাও তাহলে আমরা খারাপ হয়ে যাবো। তো জবানটা ঠিক রাখতে হবে, এই জবান হচ্ছে প্রবক্তা, প্রতিনিধি অন্তরের, আর তার আগে অন্তর ঠিক থাকতে হবে, এমনকি জবানের আগে অন্তর খারাপ হয়। অন্তর যদি ভালো হয় তো জবান দিয়ে ভালো কথা বেরোবে, অন্তর যদি খারাপ হয় তো জবান দিয়ে খারাপ কথা বেরোবে। শিরকের কথা বলছিলাম, শিরক করলে ছোট জুলুম হয়, তাই না? শিরক করা ছোট জুলুম, আর মানুষের জুলুম করলে হ্যাঁ বড় জুলুম না? আপনি যেহেতু মানুষ, হ্যাঁ, মানুষের জুলুম করলে আপনাকে বড় জুলুম মনে হয়, কিন্তু মানুষকে যে মানুষ করে পয়দা করলেন তার উপরে জুলুম করলে কত বড় জুলুম হয়? হ্যাঁ, মানুষের উপর জুলুম করে কারণ মানুষ তার মতো সাড়ে তিন হাতের মানুষ, তার চাইতে কমজোর, এই জন্যই জুলুম করার সাহস করেছে যে এর প্রতিক্রিয়া করে কিছু করতে পারবে না, এর প্রতিক্রিয়া দেখাতে পারবে না, রিয়াকশন হবে না, কিছুই করতে পারবে না আমার। কিন্তু মানুষের রব তো সর্বশক্তিমান, আল্লাহ কুল্লি শাইইন কাদির, আল্লাহ সবকিছুই আপনার করতে পারেন একটা কোন কথা দিয়ে, কত আপনার সাহস যে আল্লাহর উপর জুলুম করছেন আপনি বলেন তো দেখি। আপনার বাসাতে কেউ যদি চুরি করে আর ডাকাতি করে আপনি জানতে পারেন, আর তাকে যদি আপনি শাস্তি দিতে পারেন, ছেড়ে দিবেন? ছেড়ে দিবেন? দশটা টাকার জন্য ছাড়বেন না, দশটা টাকাও যদি চুরি করে তাও ছাড়বেন না আপনি, যদি জানতে পারেন, জানতে পারছেন না নিরুপায় সেই জন্য, তাই না? আল্লাহ জানেন না, না আমরা যে কি করছি না করছি আর কেমন চলছি না চলছি আল্লাহ সব জানছেন না কিছু জানছেন? সব জানছেন। লা তাখফা মিনকুম খাফিয়া, তাহলে কত সাহস যে আল্লাহ রাব্বুল আলামিনের হকের ডাকাতি করছে। আল্লাহর হক হচ্ছে ইবাদাহ, ইবাদত কার হক? আল্লাহ কার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন? তার ইবাদতের জন্য। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কেউ যদি শরীক করে তা আল্লাহর হক কেড়ে নিয়ে অসহায় কাউকে দিয়ে দিল, তাও তার মতো জীবিত লোককে দিত, তাও বলা যেত যে একটা জীবিত মানুষ, আর তার চাইতে বেশি শক্তিশালী বড় হোমড়া চুমড়া নেতা, সেই জন্য সেজদাটা কেড়ে নিয়ে সে একজন সাধারণ নাগরিক দেশের কোন নেতাকে দিয়ে দিয়েছে। অধমের অধম মুশরিকরা, এত একেবারে নিকৃষ্ট মুশরিকরা, বহুত্ববাদীরা, যে আল্লাহর হক সিজদা, দোয়া, জবাই করা, মান্নত করা, তওয়াফ করা, এগুলি কেড়ে নিয়ে কাকে দেয়? হয় মূর্তি দাঁড় করে, মাটির মূর্তি যে নড়তেও পারবে না, ওড়তেও পারবে না, মাছিও তাড়াইতে পারবে না, মশাও তাড়াইতে পারবে না, কথাও বলতে পারে না, তাকে দিয়ে দেয়। আর না হলে শুইয়ে দিয়ে, আবার মুসলিম সমাজের যারা শিরিককারী, মৃত ব্যক্তি, মরা লোক, ও নিজে কোনো কিছুই করতে পারেনি, তাকে গোসল দেওয়া হয়েছে, তার শরীর পরিষ্কার করে দেওয়া হয়েছে, তখন তাকে কাফন পরানো হয়েছে, তাকে কবরে নামানো হয়েছে, একটাও কাজ করতে পারেনি। মরা দেহে যদি মাছি ভ্যান ভ্যান করত, মাছি তাড়াইতে পারত না, মশা বসত, মশাকে তাড়াইতে পারত না, এত অসহায় মরে যাওয়ার পরে তাকে ওলি বুজুর্গ আর তারপরে গোস আর কুতু বানিয়ে দিয়ে, দাফন করে দিয়ে, অসাধারণ শক্তির মালিক বানিয়ে দিয়ে তাকে সেজদা করা শুরু হয়েছে। বাবা গো আমাকে ছেলে দাও, বাবা গো আমাকে রুজি দাও, বাবা গো আমার রোগটা ভালো করে দাও, তার কবরের তওয়াফ করা শুরু হয়েছে, তার জন্য মান্নত করা শুরু হয়েছে, তার দরগাহে গিয়ে খাসি মুরগ জবাই করা শুরু হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহর হক ডাকাতি করে, ছিনতাই করে, চুরি করে নিয়ে গিয়ে এমন অসহায়কে দিল যে নিজের জন্য রাখতো, তাও হইত যে আমি ওর চাইতে বেশি শক্তিশালী, আমি ওর চাইতে ভালো, যে আমি জীবিত সে মৃত। আমাতুন গায়রু আহিয়া, আল্লাহ বলছে আরে ওরা মরা মৃত, তোমার মতো জীবিত নয়, গায়রু আহিয়া, অমায়া শরুন আইয়ানা ইউবাসুন, আর ওরা মোটেই জানে না যে ওকে কখন আল্লাহ উঠিয়ে হাসর মাঠে হাজির করবেন, ও তো নিজেই জানে না। হ্যাঁ, তোমাকে কি দেবে? মায়াম লেখুন আমিন কৃতমির, খেজুরের আঁচির ওপর যে ওই যে হালকা সাদা আবরণ থাকে ওইটারও মালিক না, খেজুরের আঁটিতে যে একটু একটা আপনার ওই চিকন সুতার মতো থাকে ওটারও মালিক না, কিশোরই মালিক না। তোমাকে ছেলে দিবে, রোগ ভালো করবে, বালা মুসিবত দূর করবে, কি করে করবে? ঘোড়ার ডিম যেমন আমাদের দেশে হয়, নামে তো ঘোড়ার ডিম, কিন্তু দুনিয়ায় কিয়ামত পর্যন্ত ঘোড়ার ডিম যদি খুঁজতে থাকেন কেউ খুঁজে নিয়ে এসে দিতে পারবেন না। ঠিক তেমনি গোস কুতুবরা, ওই মাজারওয়ালা যে দাফন হয়ে আছে, অথবা দুর্গা দরগা মূর্তির আকারে দাঁড় করে পূজা করেন আর শুয়ে দিয়ে কবরে কবরে দাফন করে পূজা করেন, আপনার ওই ঘোড়ার ডিম ছাড়া এর বেশি কিছুই না। ভালো বুঝুন, ঘোড়ার ডিম কোন বেয়াদবি না, ভালো করে শুনে রাখেন। ওরাও কিয়ামতের দিন গিয়ে বলবে যে আমরা ঘোড়ার ডিম ছিলাম, ঘোড়ার ডিম তলাশ করেছে তোমরা। আল্লাহ বলছেন যে ওরা কি হয়ে যাবে, ওয়াইদা হোসের আন্নাস, হাসরের মাঠে যখন সমস্ত মানুষকে একত্রিত করা হবে, না সমবেত করা হবে, জমা করা হবে, কানু লাহুম আদান, ওই জিলানি, চিস্তি, আর শাহজালাল, শাহপুরান, আর আটরশি, আর বাইজিদ বস্তামি, আর অমুক আর তুমুক যেগুলির পূজা করেছ, তোমাদের আদা দুশ্মন হয়ে যাবে, শত্রু হয়ে যাবে, দোস্ত হবে না, তোমাদের উদ্ধারকারী হবে না, তোমাদের যেন বড় বড় জাহাজ নিয়ে আসার ক্ষমতা নেই, তোমাদের দুশ্মন শত্রু হয়ে যাবে। ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন, আর তোমরা যে সে ইবাদত আর পূজো পাঠ করেছিলে, সিজদা আল্লাহর হক ওদেরকে দিয়েছিলে, আর ওদের কাছে যাচ্ছা করেছিলে, চেয়েছিলে, এগুলি অস্বীকার করবে যে আমরা এগুলো কিছুই জানি না, আমরা তো করতেই বলিনি এসব। বুঝে আসছে না? আসছে না? তারপরে কবর মাজার পূজা ছাড়বেন না, তারপরে পীর পূজা ছাড়বেন না, তারপরও পীর ধরা ছাড়বেন না, তারপরও মুড়িদি ছাড়বেন না। আরে মুড়িদ হয়ে জান্নাতের আশা রাখছেন, আর সেই পীর সাহেবের ধর্মের ক্ষেত্রে একটা কথা না ফরমানি করব না, আর ইলেকশনের সময় একটা ভোট দিলেন না, একবার এইভাবে ডুবিয়ে দিলেন, আর তাদের ভরা ডুবি করে দিলেন, কেন কেন এই কাজ করলেন আপনি, এত বড় অন্যায় কাজ করলেন? যদি তাই হতো যে উলিল আমরে মিনকুম মানে পীর ধরো, তাহলে পীর এমন করে ধরতে হবে যে সবসময় তাদের সাথে থাকতে হবে, ভোটের ক্ষেত্রে অন্যদেরকে দিয়ে দিলেন আর এদেরকে একবার জিরো করে ডুবিয়ে দিলেন, কেন এত খারাপ আচরণ? কেন আপনাদের সংখ্যার তো অভাব নাই, যখন বাৎসরিক মাহফিল হয় তখন আপনাদের নজরানার তো অভাব নাই, এত টাকা দিচ্ছেন এত টাকা দিচ্ছেন যে কোন মন্ত্রী মিনিস্টার এত টাকা ইনকাম করতে পারে না বিনা পুঁজির ব্যবসায়। ওদের অনেক টাকা ছিটিয়ে ইলেকশনে পাস করতে হয়, আর তারপরে কত পাঁইতারা করে কিছু টাকা পাঁচ বছরে হাসিল করতে হয়, আর এদেরকে তো কোনো পাঁইতারাই করতে হয় না, শুধু মার্কেট খুলে পীর সাহেব হয়ে বসে আছে, নজরান আসতে আছে, আর আপনার পকেট থেকে ঝেড়ে ঝুড়ে সব নিয়ে যাচ্ছে। আউযুবিল্লাহ, একটু জ্ঞান বুদ্ধি নেই, একটু জ্ঞান বুদ্ধি নেই, আল্লাহর দিনের জন্য খরচ করে, আল্লাহর মসজিদের জন্য খরচ করে, আল্লাহর দিনের দাওয়াতের জন্য প্রচার প্রসারের জন্য খরচ করেন, ইসলাম প্রচারে খরচ করেন, মুসলিমদেরকে সঠিক মুসলিম বানান, অমুসলিমদেরকে ইসলামের দিকে নিয়ে আসেন, এগুলোর কাছে খরচ করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, শিরক, জি, যারা শিরক করে কখনো এরা সফল হবে না। সুতরাং শিরকি আকীদা যদি থাকে, আল্লাহর ওলি গোস কুতুবরা অসাধারণ ক্ষমতা রাখে, এটাই আপনার সফলতায় সবচেয়ে বড় বাধা। যদি নাও যান জীবনে মাজারে যাননি, কিন্তু আপনার বিশ্বাস যে যখন এগুলো বলছে ওলি আউলিয়ার অসাধারণ একটা ক্ষমতা আছে রে, আছে আছে, এই তো এটা যদি বিশ্বাস থাকে আপনার, তাহলে আপনি সবচেয়ে বেশি ব্যর্থ, আর আপনার সফলতায় সবচেয়ে বড় বাধা আপনার মগজে ঢুকে আছে, যে শিরকি কুফরি আকীদা আপনার ভিতরে ঢুকে আছে। সফলতায় দ্বিতীয় বাধা হচ্ছে আল্লাহর সাথে কুফরি করা, আল্লাহর কিতাবের কোন বিধিবিধানের সাথে কুফরি করা, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা কোন হুকুম আহকামের সাথে কুফরি করা, অস্বীকার করা, অমান্য করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালাতকে অস্বীকার করা। কেউ যদি বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও মির্জা গোলাম আহমদ কাদিয়ানিও একজন নবী ছিল ভারতীয়, তাহলে সেই ব্যক্তি সবচেয়ে বেশি ব্যর্থ। মুখে বলল না যে রসুলের পরে কোন রসুল আছে, আর এইরকম অধিকাংশ আমাদের দেশের মানুষরা, কিন্তু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যেমন মানা ফরজ আল্লাহর কথার সাথে সাথে, যেমন কোরআনের কথা মানা ফরজ, তেমনি হাদিসের কথা সুন্নার কথা মানা ফরজ, ওইভাবে আলেমের কথা, ইমামের কথা, বড় হুজুরদের কথা অন্ধভাবে মানা ফরজ করলো, যে মজহাব মানা ফরজ, আপনি আমাকে আমার মজহাব মোতাবেক ফতোয়া দেন, ও হাদিস কোরআন চাই না, তাহলে আপনি মজহাবের ইমামকে রাসূলের পদে অধিষ্ঠিত করে দিয়েছেন, রাসূলুল্লাহ হকটাও ইমাম সাহেবকে দিয়েছেন। আরে ভাই, ইমাম সাহেব যতই বড় হোক না কেন, তিনি একটা বড় আলেম, কিন্তু তার কাছে ওহী কোনদিন আসেনি, তিনি ইজতিহাদ করেছেন, কোরআনে বা হাদিস স্টাডি করেছেন, কিন্তু মানুষ হুলের ঊর্ধ্বে নয়, একমাত্র নবী রসুল ছাড়া, যাদের সংশোধনের জন্য সকাল বিকেল জিব্রাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন, সুতরাং তাদের ভুল হইত না, আর ভুল কোন পদক্ষেপ হতে গেলে সাথে সাথে তাদেরকে সতর্ক সাবধান করে দেওয়া হইত। আমার ক্ষেত্রে কোন নিশ্চয়তা আছে যে আজকে ভালো কালকে মন্দ হবে না, হতে পারে, আল্লাহ যেন মাফ করেন, আল্লাহ যেন হেফাজত করেন, এবং আল্লাহ যেন আমাদের খাতেমা বিল খাইর করেন। রব্বানা আলা তুজি কুলুবানা বাদাই জাহাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব। আল্লাহ আমাদেরকে হেদায়েত করার পরে মাকা পথে, গুমরাহির পথে, ভুল পথে চালাইও না, আল্লাহ হেদায়েতের আমাদেরকে কায়েম রাখিও। এই দু আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং শিখেছেন প্রত্যেক মানুষকে। সুতরাং আপনি যদি অন্য কোন ইমামের কথা, আলেমের কথা, নবীর কথা মানা ফরজ, ওই রকমই ফরজ করে নেন, তাহলে আপনি রেসালাতে শিরিক করলেন। একমাত্র আল্লাহর পরে রসুলকে মানতে হবে নির্ভুল করে, আপনি অন্যকেও আরো নির্ভুল করে তৃতীয় কোন ব্যক্তিকে মানলেন, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে আপনি কুফরি করে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি শরীক করে দিলেন। তো কুফরি সবচেয়ে বড় বাধা। এই জন্য কোরআনে কারীমের বেশ কিছু আয়াতে রয়েছে, ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, কাফেরেরা কখনো সফল হবে না, আল্লাহর সাথে কুফরি করলো সফল না, ব্যর্থ, সফলতায় বাধা। রাসূলের সাথে কুফরি করে, রাসূলের নিয়ে আসা কোন বিধানের ক্ষেত্রে অস্বীকার করলে, অমান্য করলে, অবহেলা করলেও কুফরি, জি হ্যাঁ। আর কোরআনে কারীমের কোন হুকুম আহকাম যদি কেউ অস্বীকার করে, অমান্য করে, তুচ্ছ জ্ঞান করে, তাহলে কুফরি, এটা সবচেয়ে বড় বাধা। সুতরাং কেউ যদি মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন এক আল্লাহর ইবাদতের কথা বলেছেন, কিন্তু কেউ যদি মনে করে যে না না, আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় যারা আছে আল্লাহর খাস বান্দা, তাদেরকেও ক্ষমতা দিয়ে রেখেছেন, তাহলে সেই ব্যক্তি কোরআনে তৌহিদের আয়াতগুলিকে অস্বীকার করল। আল্লাহ আহাদ, আল্লাহর জাত শুধু একটা না? আল্লাহ ক্ষমতাও এক, এবাদতেও এক, তাই না? আসমা সিফাতও এক, তৌহিদে রুবুবিয়াতও এক, তৌহিদুল উলুহিয়াতও এক, তৌহিদুল আসমা সিফাতও এক। জি, সবকিছু আল্লাহর উপর এক ও একক, তার কোন শরীক নেই। শুধু আল্লাহকে এক জাত সত্তার ক্ষেত্রে বললেন, বাকি আল্লাহর ক্ষমতাগুলি সব ভাগ বন্টন করে দিয়ে দিলেন। দণ্ডবিধান চলবে না শরীয়ত, সুতরাং চোরের হাত কাটা চলবে না। যেমন অনেক বেদিন গুলো অজ্ঞতার কারণে বলে দেয় যে আজকালকার যুগে এসব ইসলামের আইন কানুন ওগুলো রাখো, ওগুলো চলবে না। ও এক যুগে ছিল মধ্যযুগীয় আইন, শুনেছেন না? আজকাল আজকালকার পত্র পত্রিকাতে নাস্তিক বেদিনদের পত্র পত্রিকা মধ্যযুগীয় আইন কানুন, চোরের হাত কাটা, জেনা ব্যবচারে শাস্তি দেওয়া, আর তারপরে এফেসাস, এগুলোকে বলে থাকি, এগুলি হচ্ছে কুফরি। কুফরি মানুষের সফলতায় সবচেয়ে বড় বাধা। যদিও তারা ভিআইপি, পয়সার অভাব নাই, প্রতি বছর হজ উমরা করছে, বছরে চারটা পাঁচটা করে উমরা করে যাচ্ছে, কিন্তু কোনো কাজে আসবে না, ব্যর্থ জীবন, ব্যর্থ। সফলতায় বাধা হচ্ছে কুফরি। তিন নম্বরে সফলতায় বাধা হচ্ছে মানুষ জুলুম অত্যাচার করা। আল্লাহ জুলুমের কথা হইল, কুফরির কথা হইল। মানুষের ওপর কেউ যদি জুলুম করে, যে কোনো জুলুম হোক না কেন, কারো হক মারলেন, যে কোনো হক, চাকরির হক মারলেন, হ্যাঁ, ন্যায্য অধিকার, যে কোনো অধিকার আছে অধিকারের ক্ষেত্রে হক মারলেন, পয়সার হক মারলেন ধার নিয়ে, অথবা যে কোনো হক না হোক, বেতন কাজ করিয়ে নিলে বেতন মেরে নিলেন, দিলেন না আপনি, অথবা মালিকের হক মারলেন, বেতন এই দিকে নিচ্ছেন কিন্তু কাজ ঠিক করে করছেন, ঠকামি করছেন, যে যার হক মারুক না কেন, স্ত্রী স্বামীর হক মারুক, আর স্বামী স্ত্রীর হক মারুক, আর বাপ ছেলে মেয়েদের হক মারুক, আর ছেলে মেয়েরা বাপের হক মারুক, মায়ের হক মারুক, যদি কেউ কোন মানুষের হক নষ্ট করে, সে হচ্ছে জালেম। এটি হচ্ছে জুলমুল এবাদ, আল্লাহর বান্দা করে জুলম করা। আল্লাহ অতক্ষণ মাফ করবেন না যতক্ষণ ওই বান্দা নিজে মাফ না করবেন। এই জন্য সূরা ইউসুফের আয়াত নম্বর 23 এ রয়েছে, মাআজাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়ায় ইন্নাহু লা ইউফলিহুল জালিমুন। ইউসুফ আলাইহিস সালাম যখন আজিজে মিসর, মিসরের যে শাসক, তার বাড়িতে ছিলেন, তার স্ত্রী, হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে পাগল হয়ে গেল, হ্যাঁ, প্রলোভন দিল, ধমক দিল, ডাকলো অসৎ কাজের জন্য। তখন কি বলেছিলেন তিনি? মাআজাল্লাহ, আল্লাহর পানাহ, আল্লাহ যেন আমার হেফাজত করেন, আল্লাহ যেন আমাকে আশ্রয় দান করেন, ইন্নাহু রব্বী, সেই আল্লাহ তো আমার রব, ওই আল্লাহ তো দেখছেন, আহসানা মাসওয়ায়া, আমার অবস্থানটা কত সুন্দর করেছেন, আমি তো কূপে পড়েছিলাম, আমার সৎ ভাইরা তো কূপে ফেলে দিয়েছিল, এবং আমার ভাইরা তো মারধর করে ফেলেছিল, আর মনে করছে মরেই গেছে, যা ওইটাই তার কবর হয়ে গেছে। এটা তো কোনোদিন তারা কল্পনা করেনি যে ইউসুফ আবার বেঁচে গিয়ে কোথাও গিয়ে পৌঁছে যাবে, আর এইরকম তার উন্নতি হবে, কল্পনার বাইরে তাদের ছিল, ধারণার বাইরে ছিল। ইন্নাহু রব্বী আহসানা মাস, কোথা থেকে আল্লাহ কূপ থেকে উঠিয়ে নিয়ে এসে, কিছুদিন গোলাম থাকতে হইল কৃত দাস, আর কঠোর মেহনত পরিশ্রম করতে হইল, আর কত রকমের কথা শুনতে হইল মালিক মনিবের কাছে, আর কত কষ্ট করতে হইল, তারপর আল্লাহ রাজ দরবারে পৌঁছে দেন সসম্মানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ এত ভালো জায়গা দিলেন, আর এখানে এসে আমি ব্যভিচার করা শুরু করব, তাহলে তো আমি জালেম, তাহলে তো আমি জালেম। আল্লাহ জালেমকে কখনো সফল করেন না, তাহলে জুলম হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতা, আর সফলতায় সবচেয়ে বড় বাধা। আর যেই ব্যক্তি জালেম হবে, সে কিয়ামতের দিনে সবচেয়ে বেশি নিঃস্ব হবে। এই মর্মে হাদিস আপনাদের সহিহ মুসলিমের শুনেছেন হয়তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জিজ্ঞেস করলেন, আতাদুরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো যে সর্বহারা কে? সর্বহারা যার ভিটে নেই, মাটি নেই, কিছু নেই, টাকা নেই, পয়সা নেই, কিছুই নেই তার, হ্যাঁ, এইরকম লোকে কি বলা হয়? সর্বহারা। কে সর্বহারা জানো? আমাদের মধ্যে সর্বহারা ওই ব্যক্তি যার কাছে টাকা নেই, কড়ি নেই, পয়সা নেই, কিছু নেই, সে বাড়ি নেই, কিছুই নেই। আল্লাহর রাসূলুল্লাহ বললেন যে আমার উম্মতের সর্বহারা নিঃস্ব ওই ব্যক্তি যে সলাতে নামাজের পাহাড় নিয়ে আসবে, যাকাত সাদকার পাহাড় নিয়ে আসবে, সিয়াম রোজার পাহাড় নিয়ে আসবে, অনেক নেকি নিয়ে আসবে, কিন্তু তার সাথে সাথে মানুষের হক নষ্ট করেছে, কাউকে মেরেছে, কাউকে খুন করেছে, কারো হক নষ্ট করেছে, কারো বেইমানি করেছে, কারো উপর মানসিক চাপ সৃষ্টি করেছে, কাউকে কারো অত্যাচার করেছে, যেরকম অত্যাচার হোক না কেন, কারো মিথ্যা অপবাদ দিয়েছে, মানহানি করেছে, সবাইকে নেকি দিয়ে আল্লাহ পেমেন্ট করবে। টাকা পয়সা তো নেই, তো দিতে হবে, পরিশোধ করতে হবে, নেকি দিতে দিতে সব শেষ, নেকি শেষখানে কিছু লোকের আসে বললে আল্লাহ আমাদের বিচার করো, এই লোকটি জালে জুলুম করেছে, এতো নেকি তো নয়, কি দিব তোমাদেরকে, তোমাদের গোনা আছে, বলছে হ্যাঁ গোনা আছে আল্লাহ, গোনার জন্য জাহান্নামে যাচ্ছি, দাও গোনাগুলি এর উপরে চাপিয়ে দাও, তোমরা জান্নাতে চলে যাও, নিজের নেকিগুলি গেল আর পরের গোনা নিয়ে জাহান্নামে যেতে হলো। এ হচ্ছে সবচেয়ে বেশি সর্বহারা, কে যে মানুষের উপর জুলুম করেছে। সুতরাং আপনার দ্বারা কারো উপর যেন জুলুম না হয়। হ্যাঁ, গদিতে আমোদ ফুর্তি করবে কেউ, হ্যাঁ এমপি হবে কেউ, আর আপনি গ্রামবাসীর উপর জুলুম অত্যাচার করছেন কিসের জন্য? আপনি আপনি মুসলিম ভাইয়ের বন্ধুদের উপরে জুলুম করছেন কিসের জন্য? আপনি আখেরাত বলে ভয় নেই, জবাব দিতে হয় বলে ভয় নেই, হাসর হবে বলে ভয় নেই, জাহান্নাম আপনার অপেক্ষায় রয়েছে ভয় নেই? জি, আল্লাহকে ভয় করুন এবং মানুষের উপর জুলুম করবেন না। মানুষের জুলুম করে আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত ওই মানুষগুলি নিজের হক আপনার কাছ থেকে না হাসিল করে নেবে। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। পাঁচ নম্বরে সফলতায় বাধা হচ্ছে জাদুটোনা, জাদুটোনা। আর বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ আর আসাম এসব এলাকাগুলি জাদুরি এলাকা, জাদুরি এলাকা। সেই জাদুকে জাদু বলা হয় না, যার ফলে আরো মানুষ ধোকা খায়। হ্যাঁ, জাদু যারা ওই জাদু ম্যাজিক দেখাইতে আসে ওগুলোকে জাদু বলে, আর ঘরে ঘরে যে বান মারামারি ওইটাকে কি বলে জানে আমাদের দেশের লোকেরা? চমৎকার একটা লেভেল দেওয়া হয়েছে, সেটা হচ্ছে দুয়া তাবিজ করেছে, অমুকে কি করেছে দুয়া তাবিজ, কত শয়তানি কথা। শেহের জাদু হচ্ছে কুফুরি কাজ, ওর নাম দিল দুয়া আর তাবিজ। তো দুয়া তো ভালো জিনিস, কোরআনে তো দুয়ার কথা আছে, সুতরাং একবারে সহজে বরণ করে নিলেন দুয়া। আর তাবিজ যদিও কোরআন এবং হাদিসের আলোকে তাবিজ করা শিরিক, কিন্তু আমাদের দেশের মানুষরা তাবিজ করাকে শরীয়ত মনে করে যে অসুখ বিসুখ হলে কি করতে হবে, বদনজর থেকে বাঁচালে কি করতে হবে, জিন শয়তান থেকে বাঁচালে কি করতে হবে, তাবিজ ঝুলাইতে হবে গায়ে হাতে কোমরে আর না হলে গলাতে আর না হলে গাড়িতে বাড়িতে জমিতে সবকিছু তাবিজ আর তাবিজ, অমুক সুরার নকশা অমুক সুরার নকশা, বেদাতে আলেমরা বরবাদ করে দিয়েছে জাতিকে তাবিজ করে। সুতরাং তাবিজটাও হালকা হয়ে গেল, এদিকে করছে শেহের জাদু টোনা শিরকুফরি কাজ, হ্যাঁ আর ব্যর্থ হচ্ছে, আর নাম দিয়েছে চমৎকার টাইটেলের নাম, সেটা হচ্ছে দুয়া তাবিজ। জি হ্যাঁ, আমার ছেলেকে একটু দুয়া তাবিজ করে দেন তো হুজুর, হ্যাঁ আমার ছেলেকে আমার মেয়েটা একটু একটা ছেলের জন্য একটু পাগল হয়ে গেছে, আমরা ওখানে বিয়ে দিতে চাই না, একটু দুয়া তাবিজ করে দেন তো। মা বাপ মেয়েকে জাদু করছে, তারপরে শাশুড়ি বউকে জাদু করছে, বউ বৌমা শাশুড়ি শ্বশুরকে জাদু করছে, স্ত্রী যদি স্বামী বলে যে আরেকটা বিয়ে করবো বিয়ে করবো বিয়ে করবো, দিলকে জাদু করে আর কি করেছে, একটা তদবির করেছে, দোয়া তাবিজের তদবির করেছি। এইরকম আর শিরকুফরি আমাদের দেশে ঘরে ঘরে ঢুকে আছে, যা আপনাদের জানা আছে যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার আয়াত নম্বর 69 ইরশাদ করছেন, ওয়ালা ইউফলিহু সাহিরু হাইসু আতা, জাদুকররা যে জাদুর কর্মকাণ্ড করে তাতে কখনো সফল হবে না, কখনো সফল হবে না, যে জাদু করে সেও সফল হবে না, যে জাদু করায় সেও সফল হবে না, যে জাদু দিয়ে জাদুর চিকিৎসা করে সেও সফল হবে না, যে জাদুর কর্মকাণ্ডের সাথে সহযোগিতা করে সেও সফল হবে না, ব্যর্থ জীবন যতই সে নামাজ রোজা হজ যাকাত করুক। সুতরাং জাদু টোনা শিরিক কুফরি আর শিরকি মন্ত্র তন্ত্র আর তাবিজ লটকানো এসব থেকে বেঁচে থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মামায়ম শিরকুন, তাবিজকে কি বলেছেন? শিরিক বলেছেন। ছয় নম্বরে সফলতায় বাধা হচ্ছে সালাত পরিত্যাগ করা, নামাজ ছাড়া। অধিকাংশ মুসলিমরা খেয়াল খুশি নামাজ পড়েন, এবাদত কার? আল্লাহ, আল্লাহর ইবাদত আল্লাহর ইচ্ছা অনুযায়ী করতে হবে না আপনার ইচ্ছা অনুযায়ী করবেন? আল্লাহর ইচ্ছা অনুযায়ী, কথা তো আমাদের ভুল নাই বলতে, মাশা আল্লাহ কথা তো আমরা ঠিক আছে, ঠিক না? ইবাদত আল্লাহর যেহেতু, সুতরাং কার ইচ্ছা অনুযায়ী ইবাদত করতে হবে? আল্লাহর ইচ্ছা অনুযায়ী ইবাদত করতে হবে। আল্লাহর ইচ্ছা পাঁচক তো না, যখন যেমন পারো পাঁচক তো, খামসু সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, মেরাজের তোহফা, মেরাজের বিদাত তো করছেন সারা রাত জেগে সাতাইশে রজবে, কিন্তু মেরাজের তোহফা নবীর রিজেক্ট করে দিচ্ছেন যে ইয়া রাসূলুল্লাহ পাঁচ কেন নিয়ে আসলেন, আমরা পাঁচ পারবো না, আমাদের উপর ছেড়ে দেন, আমাদের বিবেক বিবেচনায় যতটা পারবো পড়বো, কোনদিন পাঁচই পড়বো যেদিন ফজরে জেগে যাব, আর কোনদিন তিন পড়বো, কোনদিন একও পড়বো না, কোনদিন তাহাজ্জুদ পড়ে নেব, কোনদিন মোটেই পড়বো না, রমজান মাসে অনেক নামাজ পড়বো, বিশ রাকাত তারাবি আরো তাহাজ্জুদ আর কত কি, কিন্তু অন্য মাসে পারবো না আল্লাহ, আমাদের খেয়াল খুশি ছেড়ে দাও। কথা ঠিক কিনা? আমরা মুখে যেটাই বলি মুখেরটা মোনাফেকি, কিন্তু কাজে যেটা করছি সেটা হচ্ছে আসল। কথা বোঝা গেছে না যায় নাই? কাজে মুসলিম সমাজের 95% শতকরা হচ্ছে আধা নামাজ, খেয়াল খুশি নামাজি, আল্লাহর ইচ্ছা অনুযায়ী নামাজ পড়ে না, নিজের ইচ্ছা অনুযায়ী নামাজ পড়ে। হ্যাঁ চলেন ভাই নামাজ পড়েন না কেন? ভাই নামাজ পড়েন, যদি দেখেন যে গায়ে আমার বেশি জোর আছে আর ই হচ্ছে দুর্বল, যাও যাও তোমার কাজ তুমি করো, হ্যাঁ আমাদের ডিস্টার্ব করবে না, হ্যাঁ তোমাকে আমাদের রুমে রেখে আমাদেরকে তুমি পেরেশান করে ছেড়েছ, তখন তখন আমাদের ঘুম খারাপ করছে, তাই না? এই হলো মুসলমান, এই হচ্ছে মুসলিম। আল্লাহ যেন আমাদের হেদায়ত দান করেন এবং সত্যিকার নামাজ হওয়ার তৌফিক দান করেন। হাদিসটা আপনাদেরকে শোনাই, নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন হাশরের মাঠে মুসলিমদের প্রথম হিসাব কিসের হবে? অমুসলিমদের তো হিসাবের প্রশ্ন ওঠে না, ও কাফের যা বিনাই সেন ফালান উকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতু ওয়াজনা, কিয়ামতের দিনে তাদের জন্য দাড়ি পাল্লায় ওজন করার দরকারই নেই। আল্লাহ বলছেন কি করবো, তো তো কুফরি, তো কি আর আমল, বুঝা গেছে কিনা? যা দেওয়ার দুনিয়াতে দিয়ে বিদায় করে দিয়েছি, কিছু ভালো যদি করে তাহলে জনকল্যাণমূলক কাজ, কিন্তু আখেরাতে পাওয়ার জন্য তাওহীদ শর্ত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত ছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ শর্ত ছিল, নেই, সুতরাং তাদের দাড়ি পাল্লাই কায়েম করবো না। আল্লাহ বলছেন সূরাতুল কাফের শেষ দিকে মুসলিমদের জন্য দাঁড়ি পাল্লা কায়েম হবে। আর প্রথম হিসাব শুরু হবে, প্রথম হিসাব কিসের হবে? হ্যাঁ না, বিদেশে গিয়ে কত টাকা ইনকাম করেছিলেন, সৌদি আরবে এতদিন সুযোগ দিয়েছিলেন কত টাকা দেশে পাঠাইতে পারিছিলেন, হ্যাঁ কত বছর তোমরা ক্ষমতায় থাকতে পারিছিলে, এগুলো প্রশ্ন হবে নাকি? কিসের প্রশ্ন হবে? হ্যাঁ সালাত, মাশাআল্লাহ জানছেন, আমল করছেন, ফজর পড়া লোক বলবো নাকি হাত উঠান কে কে ফজর পড়ছেন? না করবো না, এই ভুল উঠাবেন না, ফজর পড়েন না হাত উঠেবেন না, কিন্তু না তো আর এক মৃত্যু হবেন আপনি, হ্যাঁ সাবধান। আগামীর জন্য ওয়াদা করেন, আগামীর জন্য বলেন যে ইনশাআল্লাহ আমরা ফজর নামাজ পড়বো, কিন্তু নামাজ পড়ে না মাসে এক দুদিন ফজরে জানা দিলেন হাত উঠিয়ে একবার, তো মিথ্যাবাদী আপনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু দাউদের হাদিস, নাসাইর হাদিস, তিরমিজির হাদিস, আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সলাতুহু, সর্বপ্রথম বান্দার হিসাব হবে মুসলিমের তার আমলগুলির মধ্য থেকে, তার সলাতের সলাত ও তার সলাত নামাজের হিসাব হয় প্রথম, কি আল্লাহ বলে নামাজের হিসাব দাও, বাপ মায়ের খেদমতের হিসাব পরে, রোজার হিসাব, জাকাতের হিসাব, হজের হিসাব পরে, জি হ্যাঁ স্ত্রীর হক হিসাব পরে, স্বামীর হক, মা বোনদের পরে, ছেলে মেয়ে কেমন করে মানুষ করেছিল পরে, জি হ্যাঁ, কিন্তু আগে হিসাব কিসের? সলাতের মাধ্যমে রবের সাথে সেলা যোগাযোগ, সলাতন মানে যোগাযোগ, আল্লাহর সাথে রিলেশন সম্পর্ক তোমার কেমন ছিল এটা হিসাব দেওয়া হবে, এই হিসাব প্রথমটা। যার যত বেশি সলাত সুন্দর, পাঁচ অক্ত সলাত রয়েছে, তার সম্পর্ক আল্লাহর সাথে তত সুন্দর, ভালো করে শুনে রাখে, সলাত ছাড়া আল্লাহর সাথে কোন যোগাযোগের উপায় নেই, সলাত বিহীন নামাজটা ঠিক নেই, আমার বাকি সবই ঠিক আছে, কারো এক পয়সা মেরে খাই না, এটা দুনিয়াতে সুনামের জন্য হইতে পারে, আখেরাতে কাজে আসবে, আখেরাতে কাজে আসবে, আগে সলাত দিয়ে শুরু করতে হবে। জি হ্যাঁ, বাংলাদেশে বাংলা সাবজেক্টটাই আগে পাশ করতে হবে, তারপরে আপনি ইংরেজিতে পাশ করেন, তারপরে আপনি ভূগোল আর বিজ্ঞানে পাশ করেন আর অন্য সাবজেক্টে পাশ করেন, ঠিক কিনা? কিন্তু বাঙালি জাতি আর বাংলা স্কুলে পড়ছেন, বাংলা সাবজেক্ট আগে পাশ করতে হবে। একজন মুসলিম তার মূল সাবজেক্ট হচ্ছে তাওহীদের সাথে সাথে তাওহীদের পরে সালাত নামাজ হিসাব ফাইন সালুহাত নামাজে পাস ফাকাদ আফলাহা ও আনজাহা তাহলে সফল হয়ে গেল কামিয়াব হয়ে গেল ওয়াইন ফাসাদাত আর নামাজের অবস্থা যদি খারাপ হয়ে যায় নামাজে গিয়ে যদি ফেল হয়ে যায় নামাজে আর পাশ করতে পারলো না রবের কাছে হাসরের মাঠে তাহলে ফাকাদ খাবা ওয়া খাসিরা তাহলে সেই ব্যক্তি ব্যর্থ হয়ে গেল নাকাম হয়ে গেল নিষ্ফল হয়ে গেল সেখানে আপনি ফেল ফেল তাহলে সফলতায় বাধা হচ্ছে নামাজে ঘাটতি থাকা ফজর নামাজ পড়েন না ফেল ফজর নামাজ সূর্য ওঠার পরে পড়েন ফেল ফজর নামাজ জামাতে মোটেই জানেন না জান না জামাতে নামাজ পড়া ফরজ ফেল ভালো করে শুনে রাখেন তবে মাসে ত্রিশ দিনে উনত্রিশ দিনে যদি দু চার পাঁচ দিনে কেউ না যেতে পারে চেষ্টা রাখে অ্যালার্ম লাগিয়েছে নিয়তটা আছে সৎ নিয়ত আমি ফজরে মসজিদে যাব তারপরে দু চার দিন যেতে পারলো না আল্লাহ মাফ করবে হ্যাঁ ঘুমকে প্রাধান্য দেবে না কারণ যে দুনিয়াকে প্রাধান্য দেবে সে আখেরাত হারাবে আর যে আখেরাতকে প্রাধান্য দেবে দুনিয়াকে দুই নম্বরে রাখবে তার আখেরাত আল্লাহ সুন্দর রাখবেন আর দুনিয়াও দেবেন জি হ্যাঁ ফাম্মা মান তাগা আল্লাহর বলছেন যে ব্যক্তি সীমালঙ্ঘন বাড়াবাড়ি করলো আর দুনিয়াকে আখেরাতের উপর প্রেফার করলো প্রাধান্য দিল ফাইনাল জাহিমাহি আলমাওয়া জাহান্নাম হচ্ছে তার বাসস্থান মানে ভাতৃমণ্ডলী যদি নামাজে ফেল হয় তাহলে ব্যর্থ ফাকাদ খাবা ওয়া খাসিরা সেই ব্যক্তি নাকাম হয়ে যাবে ব্যর্থ হয়ে যাবে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরেকটি ব্যর্থতা বা সফলতায় বাধা হচ্ছে আল্লাহর ভয় অন্তর থেকে উঠে যাওয়া পাপ করেই যাচ্ছে একটু ভয় লাগে না যে কখন আল্লাহ ধরে নিতে পারে কখন যে আমার পাপের জন্য পাপ চেনে না বাপকে শুনেছেন কথাটি করে দিন না শোনেন নাই পাপ চেনে না বাপকে বাপও যদি ছেলে মেয়ের উপর জুলুম করে আল্লাহকে ধরে নিবেন জি আপনার বাবা যদি আপনার মায়ের জুলুম করে তাও ধরবেন হ্যাঁ এখানে মুরব্বি বলে কিছু নেই আল্লাহর সামনে সবাই আমরা আল্লাহর বললাম আমার বাপু আল্লাহর বললাম আমিও আল্লাহর বললাম সুতরাং আল্লাহর বিধান সবার জন্য মেনে নেওয়া ফরজ এবং পালন করা ফরজ যদি কেউ আল্লাহর আজাবকে এবং আল্লাহর পাকড়াওকে ভয় না করে তাহলে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত আর সেই ব্যক্তির সামনে সফলতায় বড় বাধা জি আল্লাহ বলছেন যে আল্লাহর পাকড়াও কে আল্লাহর ধরে নেওয়া কে আল্লাহর যে কৌশল আল্লাহ কৌশল করেন এই জন্য ঢিল দেন ছেড়ে দিয়েছেন খুব ভোগবিলাস কর খুব পাপ কর কিছুদিন ছেড়ে যে ধরবো না তখন আর ছাড়বো না এটা হচ্ছে আল্লাহর কৌশল মাকরুল্লাহ তো আল্লাহ রব্বুল আলামিনের কৌশল সম্পর্কে কেউ যদি নির্ভীক হয়ে যায় ভয় না করে তাহলে সে হচ্ছে ব্যর্থ খাসেরুন তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত তাহলে সফলতায় বাধা হচ্ছে আল্লাহর ভয় অন্তর থেকে উড়ে যাওয়া কিন্তু মুমিনের অন্তরে যদি ভয় থাকে মাঝে মাঝে ভুল হয়ে যাচ্ছে কিন্তু ভয় লাগছে একবার ধরেন একটা সিরিয়াল দেখে নিন মহিলার এতে আপনার ভয় লাগলো যে আস্তাগফিরুল্লাহ আমি একটা অন্যায় কাজ করলাম তাহলে জানবেন যে আপনার মধ্যে ইমান আছে নিজেকে ধিক্কার দিচ্ছেন আপনি নিজেকে ভালো করার চেষ্টা করছেন তাও একটা গাল দিয়ে দিলেন ছোট থেকে গাল দেওয়া অভ্যাস ছাড়তে পারছেন না হঠাৎ করে একটা গাল মুখ দিয়ে বেরিয়ে আস্তাগফিরুল্লাহ অন্যায় করলাম আমি গিবত হয়ে গেল একটা তারপর আস্তাগফিরুল্লাহ আল্লাহ মাফ করুক আমি একটা অন্যায় কাজ করে দিলাম এই যদি ফিলিংস থাকে অনুভূতি থাকে তাহলে জানবেন যে আপনি আল্লাহর আজাবকে ভয় করছেন আল্লাহ আজকে আমি ফজরটা পড়তে পারলাম না আল্লাহ তুমি মাফ করে দাও জামাতটা ছুটে গেল আল্লাহ তুমি মাফ করে দাও এই যে যদি অনুভূতি থাকে তো জানবে যে আপনার মধ্যে ঈমান আছে এটা ভালো লক্ষণ আর যদি এই অনুভূতি শেষ হয়ে যায় যে পড়লাম তো কি না পড়লাম তো কি পাপই করলাম না নেকি করলাম তাতে কোনো যায় আসে না তাহলে জানতে হবে যে তার সফলতাই বড় সফলতাই বাধা আট নম্বর বাধা নারী নেতৃত্ব রাগ করবেন না কারণ এই দলে থাকলেও রাগ হইতে পারে আর ওই দলে থাকলেও রাগ হইতে পারে কথা ঠিক না কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনাইতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহি বুখারীর হাদিস 4073 আর 6570 দুই জায়গায় এই হাদিসটি সহি বুখারীতে রয়েছে নবী করিম সাল যখন শুনতে পেলেন যে পারস্য দেশে ওই যুগে উমার রাজি আল্লাহ জমানায় পারস্য দেশ মুসলিমদের হাতে আসে, তার আগে পর্যন্ত তাদের হাতে ছিল মজুস, অগ্নিপূজকদের হাতে ছিল। অগ্নিপূজকদের রাজা হইত, রাজা মরে গেল, আর তারপর রাজাকে রাজার ছেলে খুন করলো, আর তারপরে রাজার ছেলেও খুন হইল, আর তারপরে তখন একটা রাজার মেয়ে থেকে যায়, আর কেউ নেই, তখন প্রথম রানী হইল। হ্যাঁ, রাজার স্থলাভিষিক্ত হইল তার মেয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর কাছে মদিনায় সংবাদ আসলো যে পারস্য দেশে এক মহিলা রানী হয়েছে। এই ঘটনা শোনার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআহ, সেই জাতি ব্যর্থ, সেই জাতির সফলতাই বড় বাধা, সেই জাতি সফল হতে পারবে না, কামিয়া হতে পারবে না, যেই জাতি নারীর হাতে নেতৃত্ব তুলে দেবে। নারী নেত্রী হয়ে যাবে এই কথা বলা হয়নি, হাদিসটা ভালো করে বুঝেন। নারী নেতৃত্ব চলে আসলো, আপনি তাতে সহযোগিতা করলেন না, তাহলে সেই পাপে আপনি অংশীদার নন। হ্যাঁ, সেই ব্যর্থতায় আপনি শিয়ার করলেন না, কিন্তু আছে হাদিসের শব্দটি ওয়াল্লাহ আমরাহম, নেতৃত্ব দিয়ে দিল তুলে, যে আমরা সব নালায়েক হয়ে গেছি, আমরা সব অযোগ্য পুরুষরা হয়ে গেছি, আপনি আমাদের চাইতে অনেক অযোগ্য, সুতরাং আপনি আমাদের দেশ পরিচালনা করেন। এটা যদি করে স্বেচ্ছায় আর মনের প্রশান্তির সাথে আগ্রহের সাথে, তো সেই জাতি ব্যর্থ, সফলতাই বাধা। আজকে বালা মুসিবত, সবাই অভিযোগ করছেন, অভিযোগ করছেন, দোষ আমাদের, দোষ আমাদের, দোষ একজনের দেবেন না, কারণ একজন কোথাও একাই কোন সিদ্ধান্ত নিতে পারেন না, একজন সমাজকে দেশকে ভালো করতে পারেন, অসম্ভব কথা। আমাকে, আমার চাইতে অনেক অনেক ভালো মানুষকে, দুনিয়ার সবচেয়ে বড় ভালো মানুষকে, আল্লাহর ওলিকে, নেকবান্দাকে, সবচেয়ে বড় আলেমকে যদি দেশের পরিচালনার দায়িত্ব দিয়ে দেওয়া হয়, আর তার ডানে বামে চারিদিকে ভালো লোকদের সংখ্যা যদি না থাকে, আল্লাহ ভীরুদের সংখ্যা না থাকে, হ্যাঁ, মুত্তাকি পরহেজগার যারা পাপমুক্ত দেশ চায়, পাপমুক্ত সমাজ চায়, পাপমুক্ত অর্থনীতি চায়, পাপমুক্ত পরিবার চায়, পাপমুক্ত দেশের মানুষকে দেখতে চায়, জনগণকে দেখতে চায়, এইরকম ভালো মানুষরা আশেপাশে যদি না থাকে, সবাই পাপ করতে চায়, আর একাই নেতা আল্লাহ বলি বলছেন না, আজান হইলে সব মসজিদে যেতে হবে, তাহলে কি করবে? তার চেয়ারটাকে ধরে উল্টে ফেলে দিবে, আর তাকে চেয়ারটাকে ঠিক রাখতে হবে, কারণ নিজের জান বাঁচা, চাচা প্রথম জান বাঁচা, কথা বোঝা গেছে? দুনিয়ার সবারই স্বভাব, আপনিও নিজে যেখানে আছেন, যদি দেখেন যে পরিস্থিতি খারাপ, আপনি নিজেকে সেভ করার চেষ্টা করেন, আমি ঠিক থাকি তারপরে অপরকে বাঁচাই, সে সেই ক্ষেত্রে কার কতটা দোষ আছে সেটা পরের ব্যাপার, কিন্তু কথা হচ্ছে যে একা কেউ দেশকে সমাজকে ভালো করতে পারে না। এই জন্য শুধু দোষ চাপানো কারো ওপর, আর ফতোয়াবাজি করা, আর কাউকে শুধু খারাপ বলা, আর দেশের জনগণ মাশাআল্লাহ কত সুন্দর, আর কত ফেরেশতা চরিত্রের, এগুলি হচ্ছে আমাদের বড় ভুল। আমরা ব্যক্তি জীবনের সংশোধন করতে চাই না, আমাদের আকীদায় সেরে ঢুকে আছে, একটা মাজার ভাঙা হোক গোটা দেশ মিছিলে রাস্তাঘাট ভর্তি হয়ে যাবে, হবে না? হবে না? আমাদের দেশগুলি প্রেক্ষাপটে বলেন, যদি একটা মাজার ভেঙে দেওয়া হয় তাহলে কোন রাস্তা খালি থাকবে না, মানুষ রাস্তায় নেমে আসবে, যে এর বিচার হোক, বিচার হোক, ফাঁসি হোক, বলবেন না? বলবে না? মাজার অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর একটু উঁচা থাকলে সমান করে দিতে বলেছেন, একবার ভেঙে, পাকা কবরকে ভেঙে কাঁচা কবরে পরিণত করতে বলেছেন, এর নবীর হুকুম না? কিন্তু করে দেখেন তো, কিন্তু শহীদ আকিদার মসজিদ ভেঙে দিয়ে, গুড়িয়ে দিয়ে, শহীদ করে দিয়ে, তাতে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিল, জনগণ তো চুপ থাকলো থাকলো, জনগণদের মুরব্বী যারা বিভিন্ন দলের, সবগুলি নীরব হয়ে সমর্থন দিল যে কাজ ঠিক করেছে, কাজ ঠিক করেছে, কারণ তারা আগে কেন নামাজ পড়বে? আমরা আসলে নামাজ সাড়ে চারটায় পড়বো, সাড়ে চারটায় পড়তে হবে, তিনটাই কেন আজান দেবে? ফজর আজান আগে কেন দেবে? আমরা সূর্য উঠান আধা ঘন্টা আগে নামাজ পড়বো, সেই সময় নামাজ পড়বো, পড়বে তারা আগে কেন আজান দিবে? তারা এইরকম করে নামাজ পড়বে কেন? তারা কেন মসজিদ আলাদা তৈরি করবে? আলাদা মন্দির তৈরি করলে কোনদিন হ্যাঁ কেউ এইরকমের আচরণ দেখায়নি, চার্চ গির্জা তৈরি হলো কেউ এইরকম খারাপ আচরণ করেনি, কিন্তু মুসলিম মুসলিমদের সহি আকিদা তৌহিদ সুন্নাহর ভিত্তিতে মসজিদ কায়েম হলে জ্বালিয়ে দেওয়া হইলো, নিশ্চিহ্ন করে দেওয়া হলো, কোন রকমের প্রতিবাদ দেখা গেল না। তাহলে দেশের সমস্ত স্তরের মানুষরা এই পাপে শরিক কিনা বলেন দেখি? সবাই শরিক। আপনারা যদি সবাই শরিক থাকেন এতে, কেউ নীরব সমর্থন দিয়ে, আর কেউ মনসমর্থন দিয়ে, আর কেউ ভিতর ভিতর বলে, আর কেউ মানুষকে খেপিয়ে দিয়ে প্ররোচিত করে দিয়ে, যে কেউ যদি জোরে আমিন বলে এই সৌদি আরবের ইসলাম চলবে না, গলা টিপা ধর বা ঠেসা ধর, এই যদি শিখায় আপনাদের মুরব্বীরা, সেই দেশে আল্লাহর রহমত কি করে নাজিল হবে, আর সেখানে ভালো মানুষ কি করে বাসবে? এজন্য আল্লামা শায়খ সালেহুল ফওজান হাফেজাহুল্লাহ সৌদি আরবের বর্তমান সবচেয়ে বড় আলেম, তিনি বলতেন যে তোমরা যেমন হবে তোমাদের নেতা তেমন হবে, তোমরা যেমন তেমন তোমাদের নেতা হবে, তোমাদের চাইতে ভালো নেতার আশা করছো, এইটা মূর্খামি ছাড়ার কিছু না। ভালো করে শুনে রাখেন, নেতার চাইতে ভালো মানুষ আমাদের মধ্যে কম আছে, নেতার মতো সংখ্যার লোকই বেশি আছে, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসব বালা মুসিবত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ওই জাতি সফল হতে পারবে না যেই জাতি নারী নেতৃত্বকে সমর্থন করলো এবং নারীকে এগিয়ে দেওয়ার জন্য মেহনত পরিশ্রম করলো, চেষ্টা করল। নারী নেতৃত্ব জায়েজ নয়, কিন্তু সেটা শিরক নয়, কুফরি না, এত বড় অপরাধ এটা, নাজায়েজ কাজ কিন্তু শিরক কুফরি না। এর চাইতে বড় অপরাধ আপনার চোখের সামনে মাজারে সেজদা হচ্ছে আর আপনি চাঁদা দিচ্ছেন, আপনি সমর্থন দিচ্ছেন, আপনি সহযোগিতা করছেন, তাহলে এর চাইতে বড় বড় অপরাধে শরিক আছেন আপনি, কি করে আপনি ভালো নেতৃত্ব পাবেন আর ভালো মানুষকে সামনে পাবেন, আর দেশের কল্যাণ কি করে আসবে? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। নয় নম্বরের বাধা সফলতায় হচ্ছে বাতিলের প্রতি বিশ্বাসী হওয়া, বাতিলের প্রতি বিশ্বাসী হওয়া, হককে অস্বীকার করা আর বাতিলের প্রতি বিশ্বাসী হওয়া, বাতিলকে বিশ্বাসী করা, ভেঙে না বললে বুঝবেন না, ইসলাম ছাড়া বাকিগুলি কি বাতিল। কেউ যদি ইহুদি ধর্ম বিশ্বাস করে তো কি বলবেন, হক না বাতিল? হ্যাঁ, কেউ যদি বিশ্বাস করে দেবদেবীর পূজা তাহলে হক না বাতিল? বাতিল, ঠিক না? কেউ যদি মাজারের ধর্মে বিশ্বাস করে, পীরের ধর্মে পীরতন্ত্রে বিশ্বাস করে তো হক না বাতিল? বাতিল, কথা ঠিক কিনা? কেউ যদি গণতন্ত্রে বিশ্বাস করে তো হক না বাতিল? এইটা বুঝতে হবে, বাতিল মেলা আছে, দু চারটা বাতিল আপনাদেরকে নজির হিসাবে বর্ণনা কর, তার মধ্যে একটা হচ্ছে গণতন্ত্র বাতিল। গণতন্ত্র কি বলে? গণতন্ত্র বলে যে বাক স্বাধীনতা, বাক স্বাধীনতার নামে ইসলামের বিরুদ্ধে বলেন আর লেখেন, অসুবিধা নেই। হ্যাঁ, আর কলমের স্বাধীনতা, সাংবাদিকতার স্বাধীনতা, নারী স্বাধীনতা, আর তারপরে অবাধ মেলামেশার স্বাধীনতা, বলে না বলে না, স্বাধীনতা আছে না? মত প্রকাশের স্বাধীনতা, আর একটা কথা শুনেছেন, মত প্রকাশের স্বাধীনতা। সুতরাং কেউ যদি বলে আল্লাহ নাই, স্বাধীনতা বলছে, স্বাধীনতা কিন্তু নবীকে গাল দিয়ে দেয় বলছে এটা হচ্ছে তার মত প্রকাশের স্বাধীনতা, আউযুবিল্লাহ। তারপরে গণতন্ত্রের একটা দিক হচ্ছে যে মুসলিম কাফির সমান, মুসলিম কাফের সমান, একজন কেউ আছে মুসলিম ও সমান কাফের, আর কাফের যেমন তেমন মুসলিম, দুইজনই সমান, এমন কোন লোক আছে যে সাপোর্ট করবেন? করবেন বলছেন না যে মানে মনসমর্থন আছে নাকি? একজন মুসলিম পাঁচ অক্ত নামাজ পড়ে, আর একজন হচ্ছে জীবনে নামাজ পড়ে না, দুইজন সমান? একজন জীবনে একটা টাকা কারো মেরে খাইনি, আর একজন বড় চোর ডাকাত কুখ্যাত, দুজন সমান? হ্যাঁ, সমান নয়। কিন্তু ভোট দিতে গিয়ে, ভোট দিতে গিয়ে বাংলাদেশের বড় আল্লামা সাহেব আর বড় জালেম সাহেব, দুজনে সমান কিনা? সমান কিনা? আরে ভোট দিতে গিয়ে সমান না, কারণ আমাকে পাঁচটা ভোট দিতে দিবে নাকি? আমি যেহেতু ভালো মানুষ পাঁচ ভোটে নজ ভরি, সেই জন্য আমার ভোটের দাম হচ্ছে পাঁচটা, আর আরেকজন চোর ওর ভোটের দাম হলে একটা, আছে নাকি না? আমারও একটা ভোট, ওরও একটা ভোট, সমান দুজনে, তাহলে জান্নাতি জাহান্নামি সমান, বোঝা গেছে কিনা? আল্লাহ বলছেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি আর জাহান্নামি সমান হইতে পারে না, আলো আর অন্ধকার সমান হইতে পারে না, রৌদ্র আর ছায়া সমান হইতে পারে না। হ্যাঁ, কথা ঠিক, এগুলো হচ্ছে কোরআন। সুতরাং আপনাদের এই যে গণতন্ত্রের বালা মুসিবত কাফেরদের কাছ থেকে এসেছে, জি এটি হচ্ছে বাতিলের প্রতি বিশ্বাসী হওয়া। আমরা গণতন্ত্রের বিশ্বাসী, আমরা গণতন্ত্র উদ্ধার করতে চাই, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, এগুলি কথা শুনছেন না আজকাল নেতাদের কাছ থেকে? এগুলো হচ্ছে বাতিলের প্রতি ইমানের অন্তর্ভুক্ত, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতা আর সফলতায় বাধা। ভালো করে শুনে রাখেন, দশ নম্বরে শেষ এটি বলে দিয়ে শেষ করে, সেটা হচ্ছে সফলতায় বাধা হচ্ছে আত্মীয়দের সাথে সম্পর্ক খারাপ করা, আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করা। যেই ব্যক্তির আত্মীয়দের সাথে সম্পর্ক খারাপ, সে হচ্ছে ব্যর্থ। সে যতই মুসল্লি হোক না কেন, যতই সোমবার বৃহস্পতি রোজা রাখুক না কেন, আর যতই সাদকা খেরাত করুক না কেন, আর যতই মসজিদ মাদ্রাসা করুক না কেন, যদি খালার সাথে, ফুফুর সাথে, চাচার সাথে, চাচাতো ভাইয়ের সাথে, মামার সাথে, বাপের সাথে, মায়ের সাথে, ছেলে মেয়েদের সাথে, ভাই বোনের সম্পর্ক খারাপ, তাহলে ব্যর্থ, কখনো সফল না। আর সফলতায় তার জীবনে সবচেয়ে বড় বাধা হচ্ছে যে আত্মীয়দের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, বংশের লোকদের সাথে, নানা বংশের লোকদের সাথে, বাপের বংশের লোকদের সাথে, মায়ের বংশের লোকদের সাথে সম্পর্ক খারাপ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে কোরআনে কারীমে ইরশাদ করে, সূরা রাদের একটি আয়াত রয়েছে আয়াত নম্বর 25, আর সূরা বাকারা আয়াত নম্বর 27, কাছাকাছি বিষয়টি রয়েছে, একটা আয়াত বলে শেষ করছি। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি, যারা আল্লাহর সাথে কৃত চুক্তি ভঙ্গ করে, আল্লাহর সাথে গোলামের চুক্তি রয়েছে, আল্লাহর ইবাদত বন্দি করব ভঙ্গ করল, ওয়াক্তাউনা মা আমার আল্লাহ বিহি আন ইউসালা, আল্লাহ যে আত্মীয়তার সম্পর্ক জড়াতে বলেছেন সেটাকে ছিন্ন করল, ভাই ভাইয়ে কথা বলে না, বোনের সাথে কথা বলে না, বাপ মায়ের সাথে সম্পর্ক খারাপ রাখে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে যারা আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করে রাখে, অথচ আল্লাহ জড়াতে বলেছেন, ওয়ুফসিদুনা ফিল আরজে, দুনিয়াতে তার বিশৃঙ্খলা সৃষ্টি করে, উলাইকা লাহুমুল লানাতু ওয়া লাহুম সুউদ্দার, এদের জন্য রয়েছে অভিশাপ, এদের সফলতায় রয়েছে বাধা, এদের জন্য রয়েছে লানত, জি লানত রয়েছে, আর তাদের জন্য রয়েছে সুউদ্দার, খারাপ ঘর, মানে জাহান্নামের ঘর রয়েছে তার জন্য, জাহান্নামে বাসস্থান রয়েছে। আশা করি আমার যে বিষয়টি ছিল সেই বিষয়টি সম্পর্কে আপনাদের কাছে কিছু পেশ করার চেষ্টা করেছি। আল্লাহ যেন এতে সফলতা দান করেন, এবং ব্যর্থতার যে সব কারণ রয়েছে সেগুলি থেকে আমাকে, আপনাদেরকে, সকলকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি যা কিছু বললাম তা থেকে আমাদেরকে, আমাকে লাভবান হওয়ার তৌফিক দান করেন, আপনাদেরকে লাভবান হওয়ার তৌফিক দান করেন। এবং যেসব রোগগুলি, ব্যাধিগুলি, পাপগুলি আমাদের জীবনে রয়েছে, যেগুলি আমাদের সার্বিক সফল দুনিয়া আখিরাতের কামিয়াবিতে বাধা, সেগুলি থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। দুনিয়ার জীবনে সফল হচ্ছে সুস্থতার সাথে জিন্দগিটা কাটিয়ে দেওয়া, এই কথাটি বলে শেষ করে দিই। সহিহ বুখারীর একটি হাদিস রয়েছে, মুসলিমে রয়েছে, এটা বলে শেষ করছি, সেটা হচ্ছে দুনিয়ার জীবনে যদি সারা জীবনটা সুস্থ থাকে, মারাত্মক কোন রোগ হলো না, না ক্যান্সার, না এইডস, না কোনো মহামারী, না বড় ধরনের একবার দূর আরোগ্য রোগ, ছোটখাটো অসুখ বিসুখ হইতে পারে, সর্দি কাশি, এই হল, যদি এটা থাকে আর সুস্থতার সাথে ইমানের হালাতে যদি আল্লাহর কাছে চলে যেতে পারেন, তো আপনি সফল, কথা ঠিক না? দুনিয়াতে আপনি মাশাআল্লাহ অর্থের দিক থেকে মোটামুটি চলে গেছে, সংসার চালিয়ে নিয়েছেন, আর ছেলে মেয়েগুলি সবাই নামাজি হয়ে গেছে, আর দিনদার হয়ে গেছে, আর মোটামুটি চলার মতো হয়ে গেছে, আর আলহামদুলিল্লাহ আপনি নিজে জান্নাতের পথে আছেন, তো আপনি সফল, আপনি হচ্ছেন সফল। এই জিন্দগি কেউ চায় না, মরে গেলে জান্নাত ইনশাআল্লাহ, হ্যাঁ একজন মুমিনের, আর দুনিয়া তো হালাল রুজি খেয়েছে, সুতরাং কোনো টেনশন নেই, আল্লাহও তার উপর রাজি আছে, আর মানুষরা সবাই রাজি আছে, সুতরাং ভালো মানুষরা রাজি আছে, সুতরাং সে মরে গেলে তার জন্য লোকেরা ভালো দোয়াই করবে, কেউ বলবে না যে লোকটা খুব খারাপ ছিল, গেছে তো ভালো হয়েছে, এই কথা কেউ বলবেন না, তাই না? তাহলে আপনি সফল, তাহলে আপনি সফল ব্যক্তি। প্রেমী মোহাম্মদ রসুল্লাহ বলেছেন, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখলে দুনিয়াতে বরকত হয়, আয়ুতে বরকত হয়, রুজিতে বরকত হয়। আমরা তো সফল নিজেকে মনে করছি যদি সুস্থ থাকতে পারি, আর টাকা পয়সার আর খাওয়া দাওয়ার অভাব না থাকে সংসারে, তাহলে একটা সুখী পরিবার, হ্যাঁ সফল পরিবার। শুনে নেই মর্মে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানসাররাহু কেউ যদি পছন্দ করে নিজের জন্য যে তার রেজিকের দ্বারকে প্রশস্ত করা, আল্লাহ রিজিক তার কি করুক, প্রশস্ত করে দিক, রিজিকের অভাব নেই, সুখের অভাব নেই, সুখের সামগ্রীর অভাব নেই, যদি এটা চাই কেউ, আর তার আয়ু বৃদ্ধি করা হোক, আল্লাহ সুস্থতার সাথে বয়স বাড়িয়ে দিক যদি কেউ চায়, যে আমি অনেকদিন বাঁচতে চাই সুস্থতার সাথে, ফালিয়াসেল রাহেমাও, তাহলে আত্মীয়দের সাথে যেন সুসম্পর্ক করে, কি করে আত্মীয়দের সাথে সুসম্পর্ক, বাপের সাথে সম্পর্ক খারাপ যেন না, মাকে যেন কষ্ট না দেন, হ্যাঁ ছেলে মেয়েদেরকে কষ্ট দিবেন, অবিচার করবেন না যে একজনকে বেশি দিন আর একজনকে বঞ্চিত করলেন, এরকমটা করবেন না আপনি, ছেলেদেরকে জমি জায়গায় লিখে দিয়ে দিলেন আর মেয়েকে দিলেন না আপনি বঞ্চিত করলেন, এইরকম কাজ জুলুম করবেন না, একটা মেয়েকে বেশি আর একটাকে দিলেন না, এরকম অবিচার করবেন না আপনি, এইরকমই আত্মীয়দের কারো সাথে খারাপ সম্পর্ক যেন আপনার না থাকে, যদি সম্পর্ক ভালো রাখতে পারেন তাহলে রুজিতে বরকত হবে আর আয়ু বৃদ্ধি পাবে, দুনিয়ার লাভ কিনা না মরার পরে, আয়ু দুনিয়াতেই আর রুজিও দুনিয়াতে। তো দুনিয়ার লাভের জন্য আমরা বিদেশে পড়ে আছি, আপনারা এখানে প্রবাসে দুই বছর তিন বছর থাকছেন, তারপরে গিয়ে স্ত্রীকে ছেলে মেয়েকে দেখতে পাচ্ছেন, এটা যদি এই রাস্তাটাকে প্রশস্ত করতে চান, রিজিকের বরকত চান, প্রাচুর্য চান, তাহলে আত্মীয়দের সাথে যদি খারাপ সম্পর্ক থাকে সুসম্পর্ক কায়েমের চেষ্টা করেন, সালাম দোয়া করার চেষ্টা করেন, টেলিফোন দেন, তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেন, তাদের কাছ থেকে ক্ষমা নেওয়ার চেষ্টা করেন, তাদের কাছে একটু ছোট হয়ে যাওয়ার চেষ্টা করেন, যদি ছোট হয়ে যান তাহলে সে লজ্জিত হবে, আর লজ্জিত হয়ে আপনার সাথে উদার অন্তরে মিলবে। আল্লাহ যেন ভালো কথা বুঝার তৌফিক দান করেন, আর ভালো কথায় যেন বরকত দান করেন, আল্লাহ এবং তার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার তাসির যেন আমাদের অন্তর উপর পয়দা করে দেন, আল্লাহ আমাদের রুজিতে যেন বরকত দান করেন, আল্লাহ আমাদের সার্বিক জীবনে যেন কামিয়াবি দান করেন, দুনিয়া আখিরাত যেন ভালো করেন, গুনাহ খাতা যেন মাফ করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়াসালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।